আছে। এসো ফিরে আবার এসো ফিরে, বাদল আকাশ ঘিরবে যখন মেঘের ছায়া ধীরে। এসো ফিরে আবার এসো ফিরে, বাদল আকাশ ঘিরবে যখন মেঘের ছায়া ধীরে। এসো ফিরে আবার এসো ফিরে। মেলবে ময়ূর পাখা কে আবনের গন্ধে যখন কাঁদবে পিছু ডাকা, তখন আমার বিজন প্রাণের ভালোবাসার তীরে। এসো ফিরে আবার এসো ফিরে, এসো ফিরে। বারিধারায় উছল হবে নদী, সেই যে তোমায় শোনাবে গান আমি ঘুমাই যদি। সজল হাওয়ায় দুলে বন জুথির দুয়ার খানি, যখন যাবে গো খুলে তখন আমার অভিমানের অনুরাগের নীড়ে। এসো ফিরে আবার এসো ফিরে, বাদল আকাশ ঘিরবে যখন মেঘের ছায়া ধীরে। এসো ফিরে আবার এসো ফিরে।